বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান। কুল মখলুক পয়দা হলো এ পাক দিনতে ভাই, সৃষ্টি হলো তমাম দুনিয়া জাহান, বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান। এই দিনে তেরোজ কিয়ামত, এই দিনে তেরোজ কিয়ামত, বিশ হবে লায় হাশর মাঠে, এই দিনে ফের হবে যে উত্থান, হাশর মাঠে এই দিনে ফের হবে যে উত্থান। বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, বেলালের কণ্ঠে ভাসে। তাই তো মুমিন নাই বুঝে আজ, তাই তো মুমিন নাই বুঝে আজ, এই দিনের ফজিলত জুমায় নামাজ পড়তে আবার চলে ইনসান, জুমায় নামাজ পড়তে আবার চলে ইনসান। বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, বেলালের কণ্ঠে ভাসে। শক্তি সাহস পাইছে খুঁজে, শক্তি সাহস পাইছে খুঁজে ঝুমার জামাতে, দুনিয়াতে করতে কায়েম খোদার সংবিধান, দুনিয়াতে করতে কায়েম খোদার সংবিধান। বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, বেলালের কণ্ঠে ভাসে। শেষটা শুনবেন, এমডি মনোজের চলো এবার, এমডি মনোজের চলো এবার ঝুমার জামাতে, কেন রহমতের খুলবে দুয়ার ঝুমার জামাতে, রহমতের খুলবে দুয়ার ঝুমার জামাতে। বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে ঝুমার আহ্বান, ওয়া জানের শব্দ জাগে সকল মুসলমান, বেলালের কণ্ঠে ভাসে, বেলালের কণ্ঠে ভাসে। www.anibas.in